الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون، صم بكم عمي فهم لا يرجعون، أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين، يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. سورة البقرة سطر نمبر آيات تكنية 20 نمبر آيات پرجنتو اپنا در سامنے تلاوت کرلم. রব্বুল আলামিন বলেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের উদাহরণ অর্থাৎ মুনাফিকদের উদাহরণ ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো। ফালাম্মা আদাআত মা হাওলাহ, যখন এই আগুন তার পার্শ্ববর্তী এলাকা আলোকিত করে তুলল, যাহাবাল্লাহু বিনূরিহিম, তখন আল্লাহ তাদের নূর আলো ছিনিয়ে নিলেন। ওয়াতারাকাহুম ফি যুলুমাত, আর তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন। লা ইউবসিরুন, ফলে তারা আর তা দেখতে পাচ্ছে না। এখানে মুনাফিকদের উদাহরণ পেশ করা হয়েছে। এর পূর্বে মুনাফিকদের আলোচনা হয়েছে গত 2 সপ্তাহ পূর্বে, আপনাদের ইয়াদ আছে না? কিছুটা কিছুটা, যারা উপস্থিত ছিলেন তাদের ইয়াদ আছে। তো আল্লাহ পাক এখানে মুনাফিকদের উদাহরণ দিয়েছেন। যেমন এক ব্যক্তি আলো জ্বালালো, বাতি, তারপরে বাতি যখন জ্বালালো পার্শ্বের তার অন্ধকার বাতি আশপাশ দেখছে, হঠাৎ করে বাতি নিভে গেছে, তখন আর কিছু দেখতে পায় না। তো মুনাফিক ঈমান আনে বাহ্যিক, তো যখন ঈমান হলো বাহ্যিক, তখন কি হলো, তাদের সামনে ঈমানের নূর জ্বলল, আলো জ্বলল, আবার কুফরিতে ফিরে যায়, আস্তাগফিরুল্লাহ আলাযীম, তখন চতুর্দিক অন্ধকার হয়ে যায়, যার ফলে আর সে কিছুই দেখতে পায় না, নাউযুবিল্লাহ। তো আমরা কি মুনাফিকদের মতো না? আমরা সত্যিকারের ঈমানদার হব ইনশাআল্লাহ। ঈমান হলো নূর, ঈমান হলো আলো। যদি ইমানের আলো আমরা ছড়াতে পারি, তাহলে কুফরের অন্ধকার দূর হবে, কুফরের অন্ধকার দূর হবে যদি ইমানের আলো আমরা ছড়াতে পারি। মুনাফিকের অন্ধকার দূর হবে, নাস্তিক্যবাদের অন্ধকার দূর হবে যদি আমরা ইমানের আলো ছড়াতে পারি। কি বলেন ইনশাআল্লাহ? তাই আমাদের জন্য এই দর্শে অংশগ্রহণ করা, তার মানে ইমানের আলো নিজে পাওয়া এবং সর্বত্র ছড়িয়ে দেয়া। কারণ ইমান যদি না থাকে, আচ্ছা ইলম যদি না থাকে, তাহলে ইমান কিরকম হয়? মূল হচ্ছে ইলম, জ্ঞান। কেউ ইমানদার হতে পারবে না যদি তার মধ্যে ইলম না থাকে। তাই রব্বুল আলামিন বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একতার জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ইলা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। রিয়াদ রাখবেন ভালো করে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া বারহাক কোনো মাবুদ নাই, সত্যিকারের কোনো মাবুদ নাই। কারণ পৃথিবীতে অনেক মাবুদ আছে, ওগুলো সব হচ্ছে বাতিল, আছে কিনা? অনেক আছে গাভি পূজা করে, অনেক কবর পূজা করে, অনেক বাতি পূজা করে। আমাদের দেশে অনেকেই কবর পূজা করে, আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা হয়তো যারা নতুন বাংলাদেশ দেখেন কি বলবো, বাবার কাছে চাই তো কি হলো, এটা কবর পূজা হলো, বলে কিনা? বাবার কাছে চাওয়া মানেই হচ্ছে কবর পূজা। ভালো করে তওবা করতে হবে। ইস্তিগফার, ওমান থেকে একটা লোক এরকম আমাকে ওই ইয়েতে আর কি হোয়াটসঅ্যাপে আজকে কয়েকবার মেসে আমি উত্তর দিই যে আমার আমি বললাম তুমি তোমার দেশের জনসংখ্যা দেখো যে বেশিরভাগ মানুষ এরকম করে, তাই এত লোক কি জাহান্নামে যাবে? এটা একটা কথা হলো। আল্লাহ কি বলেছে, وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ পৃথিবীতে যারা বসবাস করে এদের অধিকাংশের কথা যদি তুমি মানো তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে না হক পথে নিয়ে যাবে। তো সংখ্যাগরিষ্ঠ দলিল হয় না, দলিল হলো কোরআন এবং সুন্নাহ। আপনাদের নবী, আমাদের সকলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন দুটি জিনিসে গিয়ে, একটা হলো আল্লাহর কালাম এই যে কোরআন, আর আরেকটা তার সুন্নাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি। তিনি বলেননি আমি যাওয়ার পরে এই যে কবরস্থ ব্যক্তিরা আসবে, পীর ফকিরেরা আসবে, ওদেরকে তোমরা ধরবে আর হকের উপর থাকবে। কোন রওয়ায়াত আছে, কোন হাদিস আছে? কি বলেছেন? কোরআন এবং সুন্নাহর কথা বলেছেন। সুবহানাল্লাহ, ভালো করে বোঝা দরকার। কোন গোষ্ঠীর সাথে যেন মহব্বত না থাকে, দলের সাথে যেন মহব্বত না থাকে, কোনো প্রতিষ্ঠানের সাথে মহব্বত না থাকে। একই প্রতিষ্ঠানের সাথে মহব্বত থাকবে যে প্রতিষ্ঠা নিয়ে এসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি স্পষ্ট আপনাদের কাছে, তাই না? এখানে মুনাফিকদের উদাহরণ আল্লাহ পাক পেশ করেছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাত লা ইয়ুবসিরুন এইসব মুনাফিক। ওরা হচ্ছে সুম, আসম মানে বয়রা, কথা বলতে পারে। বয়রা চিনেন? শোনা, বয়রা কাকে বলে? না কান দিয়ে শুনে কান দিয়ে শুনে বয়রা আসম। আর আরেকটা হচ্ছে বুকম, আবকমের বহু বছর। আবকম কাকে বলে? উবা, মমতাজ, আবকম, সোম, বুকুম। এইসব মুনাফিক হচ্ছে বয়রা। আর হলো কি বুবা, আর হলো কি রুমি, আমা এর বহু বছর। আমা মানে কি? অন্ধ। তিনটা গুণ তাদের মধ্যে। মুখ দিয়ে কথা বলতে পারে না, কান দিয়েও শুনে না, চোখ দিয়েও দেখে না। আল্লাহ বলেন যেহেতু এই তিন গুণ তাদের মধ্যে, ফাহুম লা ইয়ারজিউন, অতএব তারা হকের পথে আর ফিরে আসবে না। তো অনেক কবর পূজারি, অনেক ভণ্ড, অনেক পীর পূজারি এরকম আছে যাদের কাছে হক স্পষ্ট হওয়ার পরেও তারা হক কবুল করে না। কেন? ওরা অন্ধ হয়ে গেছে, ওরা বয়রা হয়ে গেছে, ওরা বুবা হয়ে গেছে, ওরা হক কে আর হক দেখবে না, হককে না হক দেখবে। বলুন নাউজ বিল্লাহ। এরকম আছে অনেক মানুষ যারা হককে না হক মনে করে আর না হককে হক মনে করে। তো আল্লাহ পাক আমাদেরকে এই দরসগাহে আসার তৌফিক দিয়েছেন, আমরা ইলম অর্জন করার জন্য এসেছি, তাই না? ইলম, ইলম মানে নূর। ইলম যদি থাকে তাহলে আপনি ঈমানের আলো পাবেন। তো আসেন, হক জানার জন্য আমরা সবাই চেষ্টা করি। রব্বুল আলামিন বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না ওরা কি সমান? উত্তর কি বলেন তো? যারা জানে আর যারা জানে না ওবে কি সমান? তার মানে যারা জানে ওরা হচ্ছে মুসলমান, মুসলিম, আর যারা জানে না ওরা হচ্ছে কাফের। যারা আল্লাহর একত্ববাদ চিনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রিসালাত চিনে, আখিরাত কে চিনে, তাকদীর কে চিনে, আল্লাহর কিতাব চিনে, ফেরেশতাদের কে চিনে, ঈমানের ছয় ভিত্তির উপর যারা বিশ্বাস করে ওরা জানে, আর যারা জানে না ওরা কি খারাপ, ওরা কাফের, ওরা হচ্ছে মুনাফিক। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এই গেল একটি উদাহরণ। আরেকটি উদাহরণ বলছেন, أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. আরেকটি উদাহরণ ওই মুনাফিকদের, আসমান থেকে যেমন প্রবল বৃষ্টি বর্ষণ হচ্ছে, এই বৃষ্টিতে অন্ধকার আছে, আবার আছে মেঘ গর্জন, আবার আছে বিদ্যুৎ বিজলি। তো তারা এই মেঘের গর্জন শুনে আর বিদ্যুতের চমক দেখে ভয়ে তাদের কর্ণকোহরে আঙ্গুল রাখে, হয়তো মৃত্যু চলে আসতে পারে। কারণ চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, আর কি দেখছে মেঘের গর্জন, আর কি বিজলি, বল্লা এমন বিজলি মনে হয় চুকের সেই জ্যোতি ছিনিয়ে নেবে, আর কর্ণকোহরে এমন আওয়াজ যেমন চুকে নয় কি কর্ণের ভিতরে, কর্ণের ভিতরে কেন আঙ্গুল রাখে, যে এমন গর্জন যে গর্জনের কারণে হয়তো আমার কানের পর্দা পেটে যেতে পারে। মুনাফিকের উদাহরণ আল্লাহ পাক দিচ্ছেন এরকম, আও কাসাইয়িবিন মিনাস সামা ফীহি যুলুমাতুন ওয়া রাআদুন ওয়া বারক, এটা কেন, যেহেতু মুনাফিক হক মানে না, একবার মানলে আরেকবার অস্বীকার করে, একবার মানলো বলছে ওহুম কওমুন ইয়াযহারুল হক লাহুম তারাতান ওয়া ইয়াশুকুনু বিহি তারাতান, একবার তাদের সামনে হক স্পষ্ট হয় আর আরেকবার সন্দেহ জাগে। তাহলে বুঝা গেল যারা মুমিন তাদের মনে ইসলামের প্রতি বিন্দুমাত্র সংশয় সৃষ্টি হবে না, বুঝতে পারছেন, দ্বীনের প্রতি সন্দেহ সৃষ্টি হবে না কখনো না, এরা হলো সত্যিকারের ইমানদার। আমাদের সকলের বিশ্বাস আছে কাল কিয়ামতের দিন আমরা আবার উঠবো কিনা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান, এই মাটি থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার মাটি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ফিরিয়ে দেবেন, পুনরায় আমাদেরকে এই মাটি থেকে বের করবেন, আমাদের বিশ্বাস আছে আশা করি। হ্যাঁ সবাই আমরা মুসলিম বলেন ইনশাআল্লাহ, সবাই মুমিন ইনশাআল্লাহ, ওই সব মুনাফিকদের মতো না, কিছু কিছু যখন দেহে মুসলমানদের সৌরজ বেশি, মুসলমানদের দাপট বেশি, শক্তি বেশি, হ্যাঁ আমরা আপনাদের সাথে আছি ঠিক কিনা, আর যখন দেহে দুর্বল আল্লাহ মুসলমান মার খাচ্ছে আল্লাহ এই দিন ঠিক না ছেড়ে দে, তো এরকম হবেন নাকি, চাই সবল হন মুসলমান চাই দুর্বল হন, সর্বাবস্থায় আমি হক জেনেছি, হকের হক মানবো এবং হকের উপর প্রতিষ্ঠিত থাকবো বলেন ইনশাআল্লাহ। যদি এরকম হয় তাহলে আপনি হলেন মুসলিম, আর যদি হয় দেখি মানুষ কি করে, হ্যাঁ যদি দেখি সবার মানে শক্তি বেশি তাহলে থাকলাম, মানে যখন মার খাল তো ছেড়ে দিব, তাহলে এটা মুসলমান না, এটা হলো মুনাফিক। তো আমরা মুনাফিকের কাতারে সামিল হবো না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখ, আমাদের অন্তর থেকে মুনাফিকি দূর করে দাও, সব রকমের কলুষতা দূর করে দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। তো আল্লাহ বলছেন আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ কাফিরদেরকে ঘিরে আছে, আল্লাহ কাফিরদেরকে পরিবেশন করে আছে, কাফির যাবে কবি, কিন্তু পৃথিবীতে আল্লাহ পাক কাফিরদেরকে মুনাফিকদেরকে অবকাশ দেন, ঢিল দেন, যেভাবে আগে আলোচনা হয়েছে ইয়ামুদ্দুহুম ফী তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ পাক তাদের অবাধ্যতায় তাদের নাফরমানিতে তাদেরকে অবকাশ দেন যেন তারা অন্ধ হয়ে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকে। এরপর বলছেন ইয়াকাদুল বারক ইয়াখতাফু আবসার, ওই মুনাফিকদের উদাহরণ যেমন বিদ্যুৎ তাদের চোখ ছিনিয়ে নেবে, চোখের জ্যোতি ছিনিয়ে নেবে, যখন তাদের চতুর্দিক আলোকিত আলোকিত হয়ে উঠে তখন তারা চলে, আর যখন অন্ধকার ছেড়ে যায় তখন দাঁড়িয়ে যায়। আমরা এটা বাংলাদেশের মানুষ তো মেঘ বৃষ্টি আসলে এটা এরকম দেখতে পাই, দেখতে পান কিনা, এখন হয়তো অনেক জায়গায় বিদ্যুৎ আছে ওই কারেন্ট যার ফলে অনেকটা আগের তুলনায় অনেকটা কম দেখা যায়, আগে আরো সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ, আমার ছোটবেলা মতো ইয়াদ আছে, ওই বিদ্যুৎ চমকাচ্ছে, জোর তুফান আসছে, রাত্রে আপনি বের হয়েছেন, হ্যাঁ সুবহানাল্লাহ, হঠাৎ করে এরকম চমকা, পরে আবার অন্ধকার হয়। তো যখন অন্ধকার হলো, যখন বাস ঝাড় পায় এরকম আসে না, আপনি থেমে যান, ঠিক কিনা? আবার আলোকিত তখন যান। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, সুবহানাল্লাহ, কাদের উদাহরণ দিয়েছেন? মুনাফিকদের উদাহরণ। তো আমাদের এই যে আলো, শুনেন, আমাদের মনে যে আলো, এটা হচ্ছে ঈমানের আলো, এটা যেন কখনো না নিবে, বলেন ইনশাআল্লাহ। মুনাফিক যারা হয় ওদের আলো নিবে যায়, হালকা দেখে ঈমানের আলো বলে কুয়েস, তখন চলল ঈমানের আলো দেখতে পায়। আবার যখন ঝটকা খায়, ঈমান থেকে সরে যায়, তখন তাদের সেই ঈমানের আলো নিবে যায়, বলে নাউযুবিল্লাহ। কিন্তু আমরা এরকম লোক না, ইনশাআল্লাহ। আল্লাহ কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে, আপনাকে, আপনি আপনার আপনার রবকে বলো, আল্লাহ তুমি আমাকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো, আমিন। আর আল্লাহ আমাদেরকে সকলকে দোয়া শিখতে দিয়েছে, সূরাতুল ফাতিহা এই আমি পাঠ করলেন। কিন্তু দুঃখের ব্যাপার, অনেক মুসলমান আমাদের সূরাতুল ফাতিহা শুদ্ধ না, ঠিক কিনা? শুধু যারা মাদ্রাসায় পড়েছে, হয়তো মসজিদ মাদ্রাসায় একটু পড়েছে, ওরা যদি পড়ে তো বুঝে যায় মাশাআল্লাহ, কোয়েস আলহামদুলিল্লাহ, ঠিক না? আর না বেশিরভাগ নাই, ও গ্রাজুয়েট, ও এই, ও সেই, ও টুকটুর, ও টুকটুর, সা। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা ঠিক নেই। মুসলিমের বাচ্চা, বাপ মুসলিম, মা মুসলিম, দাদা মুসলিম, দাদি মুসলিম, নানা মুসলিম, নানা মুসলিম, নানি মুসলিম, সবই মুসলিম, ঠিক না? কিন্তু সূরা ফাতিহা ঠিক নেই। এর চেয়ে বড় মুসলিম তার কি হতে পারে? টাকা পয়সা, দুনিয়ার ইলম, দুনিয়ার জ্ঞানে অনেক আগে, আর আখেরাতের জ্ঞানে পিছে। এক্ষেত্রে একটি উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা বলছি না, আল্লাহ আমাদের হেদায়েত দিন, আল্লাহ আমাদেরকে বুঝা তো দিন। আপনারা যেখানে, যারা এখানে এসছেন, হালাকাতগুলিতে যেসব হালাকাতুল কোরআন, কোরআনের দরসগাহ রয়েছে, ওইসব দরসগাহে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তৌফিক দিয়ে চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দিবে, চেষ্টা করলে আল্লাহ কি তৌফিক দিবে, হালাকা আলহামদুলিল্লাহ। আর মাদ্রাসা বিলা হালকা উচ্চরেই খুলবে ইনশাআল্লাহ। আপনাদের মাদ্রাসা বিলা থেকে কারা আসছে হাত তুলেন দিকে, তো অনেক ভাষা হয়েছে, আপনাদের ওখানে হালকা খুলবে ইনশাআল্লাহ, চিরেই দশ পনেরো দিনের ভিতরে ইনশাআল্লাহ। ওই বাইরে আরো দূর, আরে হ্যাঁ, এত নিয়মিত ক্লাস হচ্ছে, আপনারা যদি মনে করেন একটু হেঁটে হেঁটে চলে আসতে পারেন, তো অসুবিধা নেই। যদি আপনার মনে কোরআনের প্রতি আগ্রহ থাকে, আল্লাহর কালাম শেখার জন্য, সূরাতুল ফাতিহা শেখার জন্য, তাহিয়াত শেখার জন্য, তাহলে আপনি আসতে পারবেন। আমি কেন আপনাকে ধাক্কা দিব? আপনার ঈমানের আলো আপনি না, আপনি জ্বালাবার চেষ্টা করুন, কি বলেন ইনশাআল্লাহ? ওই মুনাফিকদের মতো যেন না হয়। আজকে আপনি আলোচনা শুরু করলেন, আলোচনা শুনলেন, এবারে আপনার বাতিটা আপনি আপনি জ্বালিয়ে দিন, জ্বালিয়ে দিন, এমনভাবে জ্বালাবেন যেন আর মৌত পর্যন্ত আপনার এই বাতি না নিবে, আর এই বাতি এমন হবে কে আমাদের দিন যেন আপনার কাজে আসে, বলেন ইনশাআল্লাহ। ইয়া রব, তুমি আমাদেরকে হক বুঝার তৌফিক দাও, আমিন। বলছিলাম রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমত আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্বালীন। আমরা প্রতি ওয়াক্ত সালাতে, প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করি, পাঠ করেন কিনা? আল্লাহ আমাদেরকে দেখেন এই দোয়া শিক্ষা দিয়েছেন, যে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, তোমরা আমার নেক বান্দা যদি হও, তাহলে তোমরা এই দোয়া করো, এটা হচ্ছে আমার নেক বান্দাদের, আমার প্রিয় বান্দাদের দোয়া, সুবহানাল্লাহ। তারা এই দোয়া করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব, হে আমাদের প্রভু, হে আমাদের মালিক, হে আমাদের সৃষ্টিকর্তা, হে আমাদের পালনকর্তা, হে আমাদের মালিক, তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখিয়ে দাও, সঠিক পথ দেখিয়ে দাও, তাদের পথ যাদের উপর তুমি দয়া করেছ, নবীদের পথ তুমি আমাদেরকে দেখিয়ে দাও, সিদ্দিকদের পথ তুমি আমাদেরকে দেখিয়ে দাও, শহীদদের পথ তুমি আমাদেরকে দেখিয়ে দাও, আল্লাহর নেক বান্দাদের পথ তুমি আমাদেরকে দেখিয়ে দাও, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াদ-দালীন। তাদের পথ নয় যারা পথভ্রষ্ট এবং গুমরা, তাদের পথ নয় যারা ইহুদি নাসারা, তাদের পথ নয় যারা মুনাফিক, তাদের পথ নয় যারা নাস্তিক, যাদের পথ নয় যারা মুশরিক, বুঝতে পারছেন? তাদের পথ তুমি আমাদেরকে দেখিয়ে দাও, যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, তোমা তোমার অনুগ্রহ আর অনুকম্পার কৃপা যাদের যাদের উপর হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে তাদের উপর দেখিয়ে দাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন ওমাই ইয়াতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসনা উলাইকা রাফীকা। যারা আল্লাহর অনুগত্য করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুগত্য করবে, তারা থাকবে নবীদের সাথে, কাদের সাথে? তারা থাকবে সিদ্দিকদের সাথে, তারা থাকবে শহীদদের সাথে, তারা থাকবে আল্লাহর নেক বান্দাদের সাথে। তাহলে তার মানে হলো যারা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে কিয়ামতের দিন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে সব কিছুকে জলান্তরি দিয়ে যার পথ আমাদের যার পথে আমাদেরকে চলতে হবে তিনি কে? কত নম্বর আল্লাহ। আর যে সেই পথ দেখাবার জন্য আমাদেরকে কাকে পাঠিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়েছেন। তাহলে ওই পথে আমরা চলবো ইনশাআল্লাহ। যদি এরকম চলতে পারি তাহলে কাল কিয়ামতের দিন আমাদের হাসর হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ পাক বলেন মুনাফিকদের উদাহরণ কুল্লামা আযা'আ লাহুম মাশাউ ফীহ ওয়া ইযা আযলাম আলাইহিম ক্বাম। যখন বিদ্যুৎ চমকায় তখন তারা কি করে? চলে। আর যখন অন্ধকার ছেয়ে যায় তখন ওরা দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে মুনাফিকদের উদাহরণ। আর মুনাফিক যারা তাদের বিদ্যুৎ সব সময় চমকানো থাকে, সুবহানাল্লাহ, তাদের আলো সব সময় জ্বালানো থাকে, ওইটা আর কখনো নিবে না। কারণ তাদের অন্তরে কি আছে? আল্লাহর যিকির রয়েছে। আমার নবী বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাথালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহর যিকির করে, আল্লাহকে স্মরণ করে, আর যে আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ যিকির করে না, তাদের উদাহরণ হচ্ছে জীবিত আর মৃতের মতো। তার মানে কি? যারা আল্লাহ যিকির করে তারা হচ্ছে জীবিত, আর যারা আল্লাহ যিকির করে না তারা হচ্ছে কি? মৃত। এই উদাহরণ আমি দিয়েছি না আমার নবী দিয়েছেন? মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। তাহলে আমাদের সকলের অন্তরে আল্লাহর যিকির আছে, আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের বিশ্বাস, আমরা ঈমান এনেছি আল্লাহর জাতির উপর, আমরা ঈমান এনেছি আল্লাহর ফেরেশতাদের উপর, আমরা ঈমান এনেছি আল্লাহর কিতাবসমূহের উপর, আমরা ঈমান এনেছি আল্লাহর রাসূলদের উপর, আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, আমরা ঈমান এনেছি ভালো মন্দ তকদিরের উপর। এই ছয় ব্যক্তি হচ্ছে ইসলাম, ঈমান। ঈমানের কয় ব্যক্তি হলো? ছয় ব্যক্তি। এর উপর বিশ্বাস রেখেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন এরপর সাবিত রাখেন, প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ বলেন ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসমিহিম ওয়া আবসারিহিম। যদি আল্লাহ চায় তাহলে তাদের শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি ছিনিয়ে নেবে, যদি আল্লাহ চায়। এইসব মুনাফিকদের উদাহরণ। কারণ তাদের ঈমান মনে পড়ে, ইমান নাই, বাহ্যিক বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ভিতরে হচ্ছে কুফরি। আর আমরা যেহেতু আমরা এখানে উপস্থিত যারা, আলহামদুলিল্লাহ, আমরা মুখ দিয়ে উচ্চারণ করছি, বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। মনেও আছে আমাদের কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি লোকজনকেও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? বাস্তবও দেখাতে হবে আমরা বিশ্বাস করি। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমরা বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল। মুখ দিয়ে বলছি, মনেও তার বিশ্বাস আছে, আছে কিনা ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা দিকে আমরা চলবো। যদি এরকম হয় তাহলে আমরা সবাই মুমিন এবং মুসলিম ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদীর, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তার মানে এইসব মুনাফিকদের সামনে যে আলো আছে ওই আলো ছিনিয়ে নেবেন, ছিনিয়ে নিতে পারেন, যেহেতু আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আর তুমি যদি মুসলমান হও, মুমিন হও, তাহলে তোমাকে আল্লাহ পাক তার দিনের উপর প্রতিষ্ঠিত রাখতে পারেন, যেহেতু যিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তো আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমিন। আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমিন। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমিন। আল্লাহ আমাদের ইলম বাড়িয়ে দাও, আমিন। জ্ঞান বাড়িয়ে দাও, আমিন। স্মরণ শক্তি বাড়িয়ে দাও, আমিন। আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আমিন। বেশি বেশি করে সহজ করে, বেশি বেশি করে হালাল করাই করার তৌফিক দাও, আমিন। আল্লাহ যেসব ভাইয়েরা নতুন করে এসেছে বাংলাদেশ থেকে, আল্লাহ সাধারণত অনেক বেশি মানুষ করেছে, আল্লাহ তুমি তাদেরকে বেশি বেশি করে হালাল কামাই করো, আমিন, কামাইয়ের মধ্যে বরকত দাও, আমিন, আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আমিন, আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, আমিন, জাহান্নাম থেকে নিজাত দাও, আমিন, কবরের আযাব থেকে নিজাত দাও, আমিন, আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমিন, আমাদের সন্তানদের নেক, আমিন, আল্লাহ আমাদেরকে maaf করো, আমিন, আমাদের মা বাবাদেরকে maaf করো, আমিন, উস্তাদদেরকে maaf করো, আমিন, ছাত্রদেরকে maaf করো, আমিন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে maaf করো, আমিন, সারা দুনিয়ার মুসলমানদেরকে maaf করো, আমিন, হে আল্লাহ مظلوم مسلمان دیر کے ادھار کو آمین ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما تنفعنا به اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين